اعتراف ہمیں اصل اصل میں جو اعتراف لفظی ہوئی تو میں اعتراف مان لیا پھر سنتے کیوں اور ون ایئر آپشن نیچے ایک ہاتھ بول رہی ہے بونٹ آج امام اب یوسف مت کے برابر ان کے ایک ہاتھ اوپر ایک ہاتھ سمان سمان آج امام محمد رحمت اللہ رشید کی مت ہی چلے تقسیم ہو گئے تیس ہوئے تفصیل قول آبی ہیں کہتے کہ نہیں تفصیل قول آب ہانی رکھے بھی مسئلہ کے کتاب کے جو مسئلہ مسکرا ہے کتاب کے اندر جو مسئلہ مسکرا ہے اس کا تفصیل آب و ہنی بھر مطلب قول کے موافق ایسے نہیں آئی آئی جالا بھی مقابل آدمی ہتے ذرا میں روح کو علم دے رہا تھا قرار دیا جاوے قلوب مجردہ کی نیت ذرا کے مقابلہ میں اگر قلوب مجردہ ایک سو گزر مقابلہ میں دیں قلوب مجردہ سبل مجردہ بیت اللہ حتی تین نیت باری اسے ایک تا مجھے دو تالا ایک تالا اوجہ مجھے جنے سوئی ایک تا مجھے قلوب مجرد مجھے بائیتا دو تالا چینج تو دنوں دنے سوئی قلوب مجرد مجھے کیچے بیلنگ را مجھے اوجہ جنے سوئی صرف میں مجھے مجھے پہلے این ہے کسی کلا جائے مقابلہ میں میاتے ذرا کے قلوب مجرد قلوب مجرد ایک سو گزر مقابلہ میں دے ثلاثۃ و ثلاثون ثلث سے ذرائع من البیت الکامل بعض بیت کامل یعنی سوات تیس کے آواز میں کہتے سمجھتا جن بغیر آواز میں دے بیت الکامل کہتے سمجھتا جن بغیر ایک یعنی آواز میں دے بیت الکامل قلوب مجرد کی کیا نام پہلے ایک پیسے کے بائک کے کام ہے ہر پیسے کے علوم میں جلا تھا سکھ میں جلا بائک تو کام ہے سو تینتیس مقابلہ میں کیا علوم میں جلا تھا ایک سو گوس بین میں تھا وہاں کیا نام لیا نا علوم با مسکو مسکو کار متن بھائی سیفلین نیسر برابر نجر متن نجر تو متن نا শিল্পের নিশ্চয়ের মতন করব না অর্থ কি অলুকবে কি দুই হাত আর শিল্পের কি এক হাত সালাসু সালাসু না শুনু শুনি না শিল্পে এমন করতেছে তেত্রিশ আর সলুস শিল্পে অথবা শ তেত্রিশ শ তেত্রিশ কা শিল্পের কত রেবাই ছ তেত্রিশ যিনি কত যিনি ছষট্ট আর দু ষোলশ রূপ তৈরি বলে দেখি শিল্পের ছ তেত্রিশ অলুকের কতটুকু যে সৃষ্টি সমস্ত তিন ভাগের দুই সমান সৃষ্টি সমস্ত তিন ভাগের দুইয়ের সমান কেন অর্ধেক তেত্রিশে ছ তেত্রিশে গুণ দুই গুণ এক গুণ দিলে কত হয় সমস্ত তিন ভাগের দুই মাহবুব এবং এই বাইতুল কামের মধ্যে কী আছে রে কী আছে সালাস সালাসু আর সালাসু না সুরজ রূপে কেনেকুৱা আছে বাইতুল কামিলের উর্বের মধ্যে কত আছে রে ভাই? ৩৭ ৩৬ হইল না? আর ওইখানে সিম্পলিটা কার মতন উর্বের দুই গুণ, ৬৬ সমস্ত তিন ভাগের দুই, ৩৩ সমস্ত তিন ভাগের এক, মিলে গেলে কত হয় যোগ দিলে ১০০, তাহলে উর্বে মোচা বেদার সমান সমান হইল না? তা ভালো কাজ নিয়ে তো দাঁড়ায়, তখন এখানে বাইতুল কামালের কতটুকু হইলো ১০০ দাঁড়ায়। প্রত্যেকটা বিল্ডিং দিয়ে ভাই দুতলা এবং তৃণমূল তিনি ভাই দুতলা মুজারাদা দেখো এখানে প্রত্যেকটা এই দেখো তিনটা বাক্য এক এই তিন প্রত্যেকটা অংশের সমস্ত সমস্ত তিন ভাগের এক প্রত্যেকটা ৩৩ সমস্ত তিন ভাগের এক কেন বলে আসছে যে শিল্পে শিল্পের অর্ধেক বাইক বুঝলি অলুপের সমান হবে শিল্পের নিঃ শিল্পের নিঃসরা অলুপের সমান হবে তৈরি বলতে থেকে এখানে আছে এক হাত এখানে দুই হাত এখন আসো তাহলে এইটা যখন শিল্পেটা যে অলুপের কি দুই গুণ হইল তাহলে এখানে যে ১৩৩ হাইতুল কামেলের ১৩৩ ১৩৩ এটা কার সমান ওই উলুব্বে মুজারাদা ওই উলুব্বে মুজারাদা আসেনি উলুব্বে মুজারাদা শিশুটি সমস্ত তিন ভাগের দুইয়ের সমান শিশুটি সমস্ত তিন ভাগের তাহলে এটারও তিনটা তিনটা বাক্য এক দুই তিন দুই অংশের সমান হইল উলুব্বে মুজারাদার কয়টা অংশের সমান হইল তাহলে ১৩৩ বাইতে কামের ১৩৩ কার সমান হইল শীর্ষ সমস্ত তিন ভাগের দুয়ের সমান হইল তাহলে উলুবে মুজারাদার কত হইল ১৩৩ হইল না আর বাইতুল কামেলের উলুবের ১৩৩ হইল না বাই বাইতুল কামেলের শিবটা কার সমান হইল উলুবে মুজারাদার কতটুকু সমান শীর্ষ সমস্ত তিন ভাগের দুই সমান হইল তাহলে উলুবে মুজারাদার থেকে আর কতটুকু পাখি রইল তিন ভাগের এক আর বাইতুল কামেলের মধ্যে যে সম্পূর্ণ একদণ্ডে দাঁড়াইছি কেন ১৩৩ রয়েছে না এই ১৩৩ আর বাইতুল পূর্বে মজাদার বাকি আছে কত ১৩৩ এই ১৩৩ মোকাবেলা এটা এটা কার মোকাবেলা মধ্যে এটা হ্যাঁ বাইতুল কামেরা 1537 উলুপে মজার 100 মোকাবেলা হয়ে যায়। আমার রয়েছে কি বাইতুল কামেরা রয়েছে সমস্ত তিনের দুই সমস্ত তিন ভাগের দুই, আর রয়েছে কি সিমলা মুজারাদা শব্দ রয়েছে সিমলা মুজারাদা। এখন দেখো এই সিমলা এই সিমলা মুজারাদা সমস্ত তিন ভাগের দুই, ইটা ইটা শেষ এই যে বাইতুল কামালের শেষ শেষ সমস্ত তিন ভাগ দুইয়ের মুখ লাগিল না, অলুপ মুজারাদা রইল কত 33 সমস্ত, আর সিমলা মুজারাদা 33 সমস্ত তিন ভাগের এক, সেই সমস্ত তিন ভাগ দুই চলে গেল, রইল কত 33 সমস্ত তিন ভাগ এক। আর বাইতুল কালামে বাইতুল কামেরের উপরে যে উপরতলা কত আছে রে ভাই সমস্ত তিন ভাগের দুই, তাহলে নিচের নিচে আধা উপরে দুই গুণ আর নিচে এক গুণ, তাহলে শিল্প মন্দির আধা 33 আর উলুপে বাইতুল কামালের 33 উলুপের মর্যাদার নিয়তের সমান হয়ে যাবে, বাইতুল কামালের 33 উলুপের মর্যাদার 100 মোকাবেলা হয়ে গেল। অন রয়ে গেছে কই সিবলের মর্যাদা, আর বাইতুল কামালের কত রয়ে গেছে সমস্ত তিন ভাগে দুই, কার মোকাবেলা বাইতুল কামেলের কত সমস্ত তিন ভাগের দুই, তাহলে হয়ে গেল কি 100। পঞ্চাশ اچھا اور سندھو ابر مینہ میاں تو دار خمسر مینہ ابر سندھو سندھو خمسر مینہ اور پچاس یار پچاس کے قرب سے پہلے پچاس میٹر مطلب کے لیے তোমার হিসা দিয়ে বলছে তুমি কি করছো কবজা করছো এবং দখল করছো কে দিল বাটোরা কান্নাওয়ালা কবিরা সাহায্য তোমার কবলকে জায়গা অন্যকে সাহায্য অর্থাৎ কাশ্মীরের সাহায্যকে গ্রহণ দিত কারা রাজ্য তালা নু হাজার লজে দেখাও কবল আমি مسئلہ جو نام محمد اللہ مطلب ہے ذکر کیا یہ قول ابو حنیفہ اور یوسف کے مطلب جو یہ مسئلہ بیان کرے تھے کہ کار کون شیخ ہے وقال امام اللہ تبارک محمد اللہ مطلب کی کار پتا کیسے بتا اس میں ارتھ بھٹورا کا بھی پتا گرہن جو ہو ہوا قول ابو یوسف اپلان ابو یوسف کا پرتھم قول کار کول کے ساتھ محمد اللہ کا قول অবি কালা শাফিউ এবং এটা কাইকে জাকালা খাসসাব কোলা মোহাম্মদ বা কোলিনা ইমাম খাসসাব যে সাবারান যে কোন আমাদের আইনে চলার জন্য মধ্যে কোন একটা রাখা বুঝেনা জিকির কিয়া খাসসাব না মোহাম্মদ মে কোল কিসকে সাথ হ্যায় তাহলে আজা আমার জন্য তো কি আমার আইনে চলার থেকে জন্য তো একলা আইনে চলার জন্য কোন একটা قاسم القاضي او غير امان قاضي دے قسم کرنے والا جے وچ امین تے قاضی پکو تھیا ہو با ان رہ قاسم القاضي قاسم دل دے جے قاضی پکو تھیا ہو با کھگائی رما تو دے ہاں قاسم القاضي یا تو یہ جنو غائب ہو نوں تا سرکاری امین ہو সরকারি আমিন হোক বা বেসরকারি আমিন হোক তারা সাক্ষী দিলে তাদের সাধক গ্রহণযোগ্য হবে বুঝিনি মোহাম্মদ রহমতুল্লাহ সেখানে খেলা ইমাম মোহাম্মদ নির্দেশ করেছে মোহাম্মদ আন্না ও শাহিদ আলা শহীদ আনছি ইমাম মোহাম্মদের যে ওয়ে কাজ যখন কাসেম নেয় দাওয়া দিয়ে আপনি জাতি ফেলে তাদের নিজের কাজের মধ্যে সে তারা কি দিচ্ছে ফাঁকি দিচ্ছে। যে ব্যক্তি নিজের শরীরে সাক্ষী দেয় তার সাক্ষী কি হয় না ভঙ্গ হয়। আমার আল্লাহ কা ইচ্ছা আর বিহি নিজের শরীরে নিজের সবচেয়ে আল্লাহ কার যে আপনি গোলামকে আজাদি ও আপনি গায়ককে ফেরতে কোন ব্যক্তি কইল দেয় তুই যদি এ কাজটা করস তাহলে আমার গোলাম আজাদ, তাহলে গোলামের আজাদি ইয়তরা তার সাথে মহল্লা করেছে অবরের কাজের সাথে, কারণ অবরের বলছে কোথাও যে আমি সাক্ষাৎ করছি তাহলে তার সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য। আর সাইদার দাঁড়ি কালকে আলাদা ফেলছি আবার দিয়া গাড়ি নে আপনি সেই তার জাতি কাজের উপরে সে কি দিতে হবে সাক্ষী দিচ্ছে, যেরকম তার সাক্ষী গ্রহণ হবে না তত মোটা কাছে মানে আছে মানে সাক্ষী কি হবে না গ্রহণ এটা তৈরি গেল কাজ তারা সাক্ষী দিচ্ছে তাদের ছেলের গাইবের উপর কাছে মানে গাওয়া দিয়া আপনি সে গাইকে আলা ভেলে তুমি তাদের নিজের কাজের উপরে না বলকে অপরের কাজের উপরে তারা কি করেছে আমরা বন্টন করে দেওয়ার পরে প্রত্যেকে তাদের হিসাকে সে আদায় করিয়া প্রভাব করছে, তার হিসাকে সে আদায় করছে এবং সেটাকে কি করেছে দখল করে তার জাতি বীরের রূপে তারা সাক্ষী দেয় নাই বলকে তার গাইরের ফেলের রূপে তারা সাক্ষী দিয়েছে অর্থাৎ মোতা কাছে মানে তাদের হিংসা কি করছে তারা উসুল করে নিয়েছে এবং সেটা দখল করেছে। কেন তাদের নিজের জাতি কাজের রূপে সাক্ষী দেয় নাই কেন কাউকে নুনুন কা ফের যায় তমিজ কেন কেন বাঁকুড়াকারীরা কে কতটুক পাবে একজনের হিসা থেকে একজন হিসাকে কী করে পৃথক করে দেন তাদের করবো কি একজন হিসা থেকে আরেকজন হিসাকে কী করে দেন আল্লাহ হিদা করে দেওয়া জুদা করে দেওয়া কাউকে নুনুন কা ফের তমিজ কেন লা হাজত ইলা শাহাদত আলাই ওই হাজত নিয়ে সাক্ষী দেওয়ার কোন প্রয়োজন নাই কাউকে তমিজটা মাসুদ বিহি হওয়ার কি রাখে না যোগ্যতা রাখে না কেন তুমি কেন তমিজ কেন তারা কম জমি পূর্বে যদি কি করতে চায় বাঁকুড়াকে ভঙ্গ করতে চায় তাহলে বাঁকুড়াকে ভঙ্গ করতে পারে তাহলে তুমি এটা লাজিম না যদি লাজিম হইতে তাহলে এই বাঁকুড়াকে কি আর ক্রোধ করতে পারতো না ভঙ্গ করতে পারতো না তুমি এন লাই আসতো লাই আসতো মসুদ আমি বিমান নৌকাই হলো আসি তুমি করছে বলে কাসিমের ফেল না মোতা কাসিমের যে কাসিমের ফেল না কার বা তুম বলো শাহাদাতু আলাই তাহলে বোঝা যাচ্ছে কি কবল কে আগে সাহায্য করছিল তাদের ফেলিরবে সাহায্য করতে না বলে গাইবে ফেলিরবে কিনতে দেয় বা কালা তাহলি ইজা কাসামা বিপজিন আর কাসিমানে একবার তৎক্ষণ কালে উজ্জ্বল নাম তাহলে মন্ত্র বলে যে কাসিমানে যদি আর সেমানে যে উজ্জ্বলতা গুলো তকসিম করে ঘটনার কাজে যদি কাসেমানে তকসিম করে কে বিনিময়ে বিনিময়ে মালা বাজার মশাই তার দিকে মাইরে সে কারে ভাই বাজার মশাই সাক্ষী গ্রহণ হবে না তো কোন দাবি করতে হে আপনি আমল তো পোড়া করেন ইফা আমার ইফা তো পোড়া করেনি তাদের আমলকে পোড়া করবে তারা কি করতেছে দাবি করতেছে যে কাজের জন্য তাদেরকে নেওয়া হয়েছে এই কাজকে সে তারা পুরা করছে এইভাবে সে কি করতেছে ব্যবহার করতেছে দেখা তাদের ভেলের উপরে দিতে তার সাক্ষী দিতেছে আর তার আপনি ভেলের উপরে সাক্ষী দিলে সাক্ষী কি হয় না রে ভাই কি হলো আবার একটু লাইনটা দিয়া দাবি কিয়ায় আমার ওরা কেন সমলকার দেশ আমল করতে যে কাজের জন্য তাদেরকে নেওয়া হয়েছে এই কাজ তারা পুরা করেছে হিসেবে তারা কিন্তু দাবি করছে তার কথা কি হবে না এই সাধত কবুল করা হবে না ইল্লা ইন্না নাকুলু ওমালা ইয়াদারানে বি হাযে ইলা মুসলিমা মাকনামা জানো বলতেছে কে সারে হবে মগর হাম খাইবে ইয়ে দোনো অর্থ কি শাহাদত কে জরিয়া আপনি নফস পর কিছু নফা হওয়ার মাল এই শাহাদতের মাধ্যমে তারা নিজের দিকে সে কাকে টানতেছে না এবং নফা কেন যে ইন্না নকুল হাম কাতে হে হুমা দুনু কাসমান নি খিস্তে হে ই শাহাদত কে জরিয়া আপনি নফস পর ফায়দা কো ফায়দা যে নফা এবং ফায়দা কেন যে ইত্তেফাকে হুসুম বজে মোতাবেক কোন হুসুম ই ফাইনাল আমল আর মুস্তাদার আলাই কে পুরা কানে অন্য আমল জিস আমল পর উনকো উজুর দায় গিয়া প্রত্যেকেই বলতেছে তাদের কাজ তারা কি করছে পূর্ণ করছে হ্যাঁ তাদেরকে আমার হিসার হিসার আংশিক আমার ভাইয়ের দখলে চলে গেছে ও আর তুমি তারা যে বর্ণন করছে ঠিক আছে কিন্তু ইন্নামাল আখতার জন্য একতলাফ কে আর ফিল ইস্তেফা যে আমি পূর্ণটা বুঝা পাই নাই আমি পূর্ণটা বুঝা পাই নাই ই একতলাফে উসুল কার নেমে তখন মুন্তাবি হোক যে তোমত তাহলে কার তোমত সাহেদের উপরে যে তোমত ছিল এটা কি হয়ে গেছে মুন্তাবি হয়ে গেছে দাদা উজ্জ্বলতার বিনিময়ে হইল তাদের স্বাগত কি হবে গ্রহণযোগ্য হবে লাউ সাহিদা কাজ হয়নি না তো বল একজনের সাক্ষী দিছে দুইজনের সাক্ষী ভাটরাকারী দুইজনের মধ্যে একজনের সাক্ষী দিছে তাদের ইচ্ছা তারা পরিপূর্ণভাবে বুঝে পাইছে এবং তাদের কব্জার মধ্যে আছে একজনের সাক্ষী দিয়েছে দুই জনের সাক্ষী দেই নাই। জানা সাতকল ফর্দে গায়ু মুল আলাল গায়, কেউ এক সূত্রা ফর্দ কবল নিয়ে গায়ুকে খেলাপ আইসিনে একজনের সাক্ষী গায়ের খেলাপের খেলাপ গ্রহণযোগ্য না। এখন পেজা লাও আমার কাজে আমি না ওই দফের মারেলে আঘাত সরকারে আমি কি বলল যে আমি সরকারে দেবে ওনার দিছে আমি মালে বন্ধ আগার হুকুম করে কাজী নে আপনি আমি কাজী আয় সে আমি কে বলল যে মালকে মোর কাছে দেওয়ার জন্য বিদ্যপের মাল এটা আসা যুগ বল করল আমি সে যে দিছে এই কথা বলে আমি কথা কি হবে গ্রহণযোগ্য হবে দুই দফের জমান এই হিসাবে সে যে দিছে কথাটা কি হবে গ্রহণযোগ্য হবে এলজামের আশা এখন অবলম্বন কি এলজাম আসবে নি কবল কে জায়গা এলজাম আশার কো ইজা কানা মুনকিরান যদি কি হয় সে কিছু আশা যদি এনকার করে যে আমার দেই নাই এইসবে কারবে আসবে না জরিবে না আমি আসবে না হ্যাঁ তাহলে হাজা একজনের সাক্ষী অবলম্বের জন্য এলজাম হইতে একজনের সাক্ষী অপরের জন্য কি হইতে পারে না এলজাম হইতে পারে না বিধায় একজন সাক্ষী কাসিম যদি সাক্ষী দেয় তার কথা গ্রহণযোগ্য হবে না। কি বল হয়েছে তোর না বল হইলে কেমনি বাবুল কার হাত থেকে আমি শুরু করতে পারি বহুত পাখি ধরতে যাওয়ার মতো এত রয়েছে না তোমার কাত রয়েছে না রে ভাই বহুত রয়েছে হ্যাঁ যতদিন দেখবেন না বহুত রয়েছে এই এইভাবে ফলো হয় দেখেন কি এইভাবে কাজ করিস যে কাজে মানুষের মধ্যে কষ্ট হয় Thank you.